সোনা দিয়া বাঁধাই আসি ঘর, ও মন রে গুনে করলো জ্বর জ্বর, হায় মন রে সোনা দিয়া বাঁধাই আসি ঘর, ও মন রে গুনে করলো জ্বর জ্বর, আমি কি Yeah.